Book 2 70 70 70 الرغبة في فعل شيء كيتشو بحالو لاغا كيتشو بحالو لاغا هل تحب أن تدخن؟ أبني كي دومبان كورتي چان؟ أبني كي ধূমপান করতে চান? هل تحب ان ترقص؟ আপনি কি নাচতে চান? আপনি কি নাচতে চান? هل تحب ان تتنزه؟ আপনি কি বেড়াতে চান? আপনি কি বেড়াতে চান? احب ان ادخن. আমি ধূমপান করতে চাই. আমি ধূমপান করতে চাই। هل تريد سيجاره؟ তোমার কি একটা সিগারেট চাই? তোমার কি একটা সিগারেট চাই? هو يريد شعله نار ولاعه. সে আগুন চায়। সে আগুন চায়। احب ان اشرب شيئا. আমি কিছু পান করতে চাই। আমি কিছু পান করতে চাই। احب ان اكل شيئا. আমি কিছু খেতে চাই। আমি কিছু খেতে চাই। احب ان اريح نفسي قليلا. আমি একটু আরাম করতে চাই। আমি একটু আরাম করতে চাই। احب ان اسالكم شيئا. আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। احب ان اطلب منكم شيئا. আমি আপনার কাছে কিছু চাই। আমি আপনার কাছে কিছু চাই। احب ان ادعوكم لشيء. আমি আপনাকে নিমন্ত্রণ করতে চাই। আমি আপনাকে নিমন্ত্রণ করতে চাই। আফওয়ান, মাযা তুরিদু হযরতুকুম? আপনি কি চান? আপনি কি চান? হাল তুরিদু হযরতুকুম কাহওয়া? আপনি কি কফি খেতে চান? আপনি কি কফি খেতে চান? أو تفضل حضرتكم شاي؟ ناكي أبني چاك هتے چان؟ ناكي أبني چاك هتے چان؟ نريد أن نذهب إلى البيت. أمرا غوري جيتے چاي. أمرا غوري جيتے چاي. هل تريدون تاكسي سيارة أجرة؟ تمرا كي تاكسي چاو؟ تمرا كي ট্যাক্সি চাও? يريدون ان يتصلوا بالتليفون. তারা একটা ফোন করতে চায়। তারা একটা ফোন করতে চায়। الرجاء الذهاب الى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.